الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. الترغيب والترهيب تكي بورتشي بولشن ترغيب المرأة في الصدقة في من مال زوجها إذا أذن وترهيبها منها ما لم يأذن. سامير مالتك استري صدقة كرت باري আর এক্ষেত্রে উৎসাহ প্রদান যদি সে অনুমতি দেয়, আর যদি অনুমতি না দেয় তাহলে এক্ষেত্রে ভীতি প্রদর্শন। তো আমাদের দেশে দেখবেন ওই মহিলারা অথবা ভিক্ষুকরা আসে না বাড়িতে, আপনি বাইরে চলে গেলেন, আপনার স্ত্রী কিছু কিছু দেয়, সবাইটা জানে জানা আছে যে এরকম ভিক্ষা দেয়া যায়, তো এগুলো দেয়া কি আছে যাই আছে বলতে হয় স্বাভাবিক যেগুলো দেওয়া হয় ওগুলি তো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, এটা এমনিতেই অনুমোদন আছে। তো হাদিস শুনবেন, إذا أنفقت المرأة من طعام بيتها غير مفسدة كان لها أجرها بما أنفقت ولزوجها أجره بما اكتسب وللخازن مثل ذلك لا ينقص بعضهم من أجر بعضهم شيئا. رواه البخاري ومسلم صحيحين الحديث بخاري بن مسلم. عائشة رضي الله عنها برناكنا الله رسول صلى الله عليه وسلم بلتن মহিলা যখন স্ত্রী তার ঘরের খাবার ব্যয় করে সদকা করে এমন ভাবে গাইরা মুফসিদা যাতে তার ক্ষতি হয় না, তাহলে এই অবস্থা কানা লাহা আজরুহা বিমা আনফাকাত, এই মহিলা যে ভিক্ষুককে দিয়েছে বা গরিবকে দিয়েছে দরিদ্রকে দিয়েছে আল্লাহ পাক এই মহিলাকে সে যে ব্যয় করলো এর বদলে তাকে সওয়াব দান করবেন। জিনিসটা তো তার না, জিনিসটা কার, তার স্বামীর, কিন্তু সে যে দিয়েছে এই জন্য সে সওয়াব পাবে। ওয়ালিজাওজিহা আজরুহু বিমা কাসাব, আর তার স্বামী সওয়াব পাবে সে যে কামাই করেছে এই জন্য। সুবহানাল্লাহ, স্বয়ং মওজুদ। ওয়ালিল খাজিনি মিসলু যালিক, আর যে ওখানে মনে করেন গৃহ পরিচালক পরিচারক বা পরিচারিকা ঘরের খাদিম অথবা মালের হেফাজত করে সংরক্ষণকারী সেও এরকম সওয়াব পাবে। সুবহানাল্লাহ, বিহামদিহি। খাদিম, খাদিমা, এখানে আছে না খাদিমা? ও বাংলাদেশে তো খাদিমা খাদিমা আছে, ওরা যে দেখাশোনা করে মালিকের মাল এজন্য সেও সওয়াব পাবে। বলছেন লা ইয়ানকুসু বাযুহুম মিন আজরি বাযিন শাইআন, একজনের সওয়াব আরেকজন থেকে কম হবে না, একজনের সওয়াব আরেকজন থেকে কম হবে না বা একজন আরেকজনের সওয়াব কম করবে না, সবাই নিয়মতান্ত্রিক সমান লেভেলে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এটা হলো তিন রকমের কথা, এক মালিক, দুই নম্বর মানে স্বামী, দুই নম্বর স্ত্রী, তিন নম্বর ঘরের খাদিম সেবক সেবিকা যাই বলেন আপনি, খাদিম খাদিমা। আচ্ছা, আপনি এখানে আছেন, আমরা সৌদিতে আছি, কাজ করি মালিকের, মালিক বলেছে কোনো কোনো জায়গায় যেমন মাজারে কাজ করি, ইস্তাহে কাজ করে, তোমার সদিক বদিক আছে কিছু দিও, অসুবিধা নাই আছে না? হ্যাঁ বলো না, অনেক আলহামদুলিল্লাহ, দোকানে কাজ করে কোনো অসুবিধা নেই, তুমি দিতে পারো। তো তার অনুমোদন যেভাবে আছে ওইভাবে দিতে পারবে, যদি অনুমোদন ছাড়া আমানতের যদি খেয়ালত হয় তাহলে কি হবে, গুনাহ হবে। আচ্ছা, আপনাকে বলেছে দিবেন গরিবদেরকে বা তোমার আত্মীয় স্বজন যারা আছে, গরিবেরা আছে, সদিক ওদিক আছে, ওদেরকে দিও সবজি, কিন্তু আপনি এই সুযোগে কি করলেন, বিক্রি করলেন। আচ্ছা, আপনারা কি বলেন, আমি কিছু ফতোয়া দিব না, আপনারা কি বলেন, এটা নিজেরাই বুঝে, এটা শিক্ষা হবে না। তো কেউ খবরদার সুযোগের সন্ধানে গলত কাজ করবেন না, যেটা মানুষ বুঝে প্রত্যেকেই বুঝে, জিজ্ঞেসের প্রয়োজন নেই। এছাড়া যদি কোন রকমের ব্যাপার এরকম হয় হালাল না হারাম আর সন্দেহ, তাহলে এই অবস্থায় আমাদেরকে সন্দেহ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। এরপরে যে হাদিস এই অধ্যায়ে এরপরে হাদিস হচ্ছে ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লা ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইযনিহি ولا تأذن في بيته إلا بإذنه وما أنفقت من نفقة عن غير أمره فإنه يؤدى إليه شطره رواه البخاري ومسلم وأبو داود كنوا مهيلا بجنب تاسامي وفست التحكا كالي تارقونو نتي شراسي أم قالون كرا جائز مره مصلا سامي وفست التحكا لي سيام قالون كرا تبار بنا বাকি মহিলাদের যদি রমজান মাসে সিয়ামের খাওয়া হয় তাহলে ওটা তাদেরকে খেয়াল রাখতে হবে, স্বামীর দিকে অবশ্যই, কারণ সারা বছর আপনি রোজা রাখতে পারছেন। এই জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন অনেক সিয়াম আমাদের সিয়াম থাকতো আমাদের উপর, তিনি তার কথা বলেছেন, কিন্তু আমার ওই যে রমজান মাসের সিয়াম ওইটা আমি রাখতে পারতাম না, রাখতাম কোন জায়গায়, শাবান মাসে, সুবহানাল্লাহ, শাবান মাসে এসে রাখতাম। তাই বুঝতে পারছেন স্বামীর কতটুকু হক, অনুমতি অনুমতি ছাড়া নফল সিয়াম যদি স্বামী উপস্থিত থাকে এরপরে বলছেন মহিলা স্ত্রী যদি কোন রকমের বিয়ে করে তার নির্দেশ ছাড়া, আর এটা আগে বুঝলেন স্বাভাবিক যেগুলো লেনদেন হয় মানুষ মহিলারা বিয়ে করতে পারে স্বামীর পক্ষ থেকে, ওইটা বড় লাজ অনুমোদন, তাহলে এই অবস্থায় স্বামী অর্ধেক সব পাবে। এখানে বলছেন অর্ধেক, তাহলে প্রত্যেকেরই নিয়মতান্ত্রিক সব আছে, স্বামীরও সব আছে, স্ত্রীর সব আছে। খালাস, আজকে এই দুইটাই হাদিস পেশ করলাম, সময় যেহেতু এখন অল্প, আল্লাহ পাক কবুল করুন। এই মাসআলা শুধু আপনারা জানলে হবে না, আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছাতে হবে, একজন আরেকজনকে জানাতে হবে, এই সব মশলা জরুরি। কিন্তু বারাকাল্লাহু ফিকুম, আল্লাহ কবুল ফরমায়, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও, তোমার যাবতীয় বিধান তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করার তৌফিক দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহুম্মা ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইরান।